بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. এই যে মাস শুরু হলো এই মাসের নাম হচ্ছে শাবান মাস। শাবান মাসের করণীয় কি আলোচনা তো সবসময় করি, কিন্তু প্রতি বছরই করতে হবে মানুষকে বুঝবার জন্য, মৌসুম অনুযায়ী আলোচনা করতে হবে, ঠিক না? রমজান মাস আসলে রমজানের সিয়াম বলতে হবে, শাবান মাস আসলে শাবান, ঈদের সময় আসলে ঈদ, হজের মাস আসলে হজ, সবই কারণ অনেক বলে যায়। শাবান মাস এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, কোন আমল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের মডেল। যদি আমরা আল্লাহর ভালোবাসা চাই তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে, ঠিক কিনা? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، ঠিক না? يحببكم الله, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আমরা এখানে যারা আছি আছি, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তুমি কি আল্লাহকে ভালোবাসো, উত্তর কি দিবেন? ভালোবাসেন? যদি কি বলেন আমি আল্লাহকে ভালো পাই না, মুসলিম নাকি কাফের? মাশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সুবহানাল্লাহ, কোন মুসলিম বলবে না আমি আমি আল্লাহকে ভালোবাসি, সবাই আল্লাহকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। আমাদের যদি বলো তা থাকলে শয়তানই আছে, শয়তান মরি চুরমো ডাকাত মরি, একটা কথা বললাম শয়তান। আপনি তাকে বলেন আল্লাহকে ভালোবাসেন? আল্লাহকে ভালোবাসেন, ফের ওরকম করো কেন? করবো, আর শয়তান আছে কি শয়তান মরি না? আমাদের ভালোবাসাটা পরিপূর্ণ করা দরকার, বলুন ইনশাআল্লাহ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইত্তেবা, আমার অনুসরণ করো, আমাকে ফলো করে যাও। কাকে ফলো করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ, এবারে বলেন তো, যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন আর আল্লাহ আপনাকে ভালোবাসে তাহলে আপনার ঠিকানা কোথায় হবে? মাশাআল্লাহ, দুনিয়াতে আপনিও আপনি ভালো অবস্থায় থাকবেন, কবরের জিন্দেগি আপনার ভালো অবস্থায় থাকবে, কিয়ামতের দিন যখন উঠবেন তখন আপনি ভালো অবস্থায় থাকবেন, যেহেতু আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। কিন্তু আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা। স্পষ্ট? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, যদি তোমরা আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আর তোমাদের গুনাহটা সব আল্লাহ পাক মাফ করে দেবে। আমরা কি গুনাহগার না? আমরা সবাই পাপী। আল্লাহ পাপ মোচন, কিন্তু আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ না, ঠিক কার অনুসরণের মাধ্যমে? মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজ পক্ষ থেকে আমল করলে হবে না, আল্লাহর ভালোবাসা পেতে হলে, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা লাভ করতে হলে অবশ্যই আমাকে আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ এই শর্ত করে দিয়েছেন, قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. الله الله غفور الله. তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করো আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদের গুনাহকে আমি মাফ করে দেব, আর আমি হলাম ক্ষমাশীল আর দয়াশীল। সুবহানাল্লাহ। এরপরে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলুন আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহর অনুগত করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত করো। দুইটা জিনিস লম্বা লম্বা বক্তব্য রাখলে হবে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিতাব না পাওয়া যায়, লম্বা লম্বা বক্তব্য রাখলে হবে না যদি আল্লাহর আনুগত্য না হয়, ঠিক কিনা? লম্বা বক্তব্য আমি শুনি, কিসের শুনি? কবর পূজা করে সেবায় শুনি, ঠিক কিনা? বাবার নামে কুরবানি করে সে বলে শুনি, মাজারের নামে কুরবানি করে সে বলে শুনি, মাজারের সামনে সেজদায় পড়ে যান সে হচ্ছে শুনি। কথিত বক্তা, কোন কোন বক্তা আমি দেখেছি কবর পূজারী আলেম, ওর সামনে মানুষ সেজদায় পড়ে যায় সে বলে শুনি। শুনি হয় শুনি হলো সে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করে, সে হলো শুনি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকায় তুমি চলো তাহলে ধরো তুমি শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের পরামর্শ অনুসরণ করে তুমি চলো তাহলে তুমি হবে সুন্নি, আর না হয় তুমি হচ্ছে বিদাতি। বলেন নাউযুবিল্লাহ, বিদাতি হবো না ইনশাআল্লাহ। আমরা সুন্নি, সৌদিতে সুন্নি, বাংলাদেশেও সুন্নি, বলেন ইনশাআল্লাহ। সৌদিতে সুন্নি, ইন্ডিয়া সুন্নি, মুসলিম পৃথিবীর যে যেখানেই থাকবে যার অনুসরণ করে চলবে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলুন। আগে কি বললেন? আগের আয়াত স্মরণ আছে তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আপনি বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, কিন্তু যদি তারা না মানে তাহলে ওদেরকে জানিয়ে দাও তোমরা সবাই শুনো আর জেনে রাখো আল্লাহ পাক কাফিরদেরকে ভালোবাসে না। এটা কি বোঝা গেল? আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানেন তাহলে আপনি হলেন মুসলিম, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানেন আপনি হলেন সুন্নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানেন আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাহ। এই অবস্থায় আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের অনুসরণ করেন না, আপনি হচ্ছেন কাফের। আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি বলুন, আপনি বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য করো, যদি তারা না মানে তাহলে আল্লাহ পাক কাফিরদেরকে ভালোবাসেন না। তার মানে কি বোঝা গেল? যারা নবীর আনুগত্য করবে না তারা মুসলমান হতে পারে না, যারা কবর পূজা করে তারা মুসলিম হতে পারে না, তারা হলো মুশরিক। যারা পীর পূজা করে তারা মুসলিম হতে পারে না, তারা হলো মুশরিক। যারা অন্যের নামে নজর মিয়াদ পেশ করে তারা মুসলিম হতে পারে না, তারা হলো মুশরিক। মানে আপনি ইমান এনেছেন আল্লাহর সাথে বিন্দু মাত্র শরীক করলে আপনি সত্যিকারের মুসলিম হতে পারেন না, আপনার মধ্যে শিরিক পাওয়া গেছে। রব বলেন আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে বিন্দু মাত্র জুলমের সংমিশ্রণ করেনি, জুলমের সংমিশ্রণ জুলুম মিশায়নি, তো এই জুলুম বলতে কি শিরক। জুলুম মানে কি শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, রব বলেছেন নিশ্চয়ই জুলুম নিশ্চয়ই শিরক সবার উপর জুলুম, সবার উপর অত্যাচার। বড় জালিম সে যে আল্লাহর সাথে শিরক করে। আপনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ নাকি তোমাদের ঘোষণা দিলেন কিন্তু আল্লাহর সাথে ইবাদতে আরেকজনকে শরীক করলেন, আপনি কি মুসলিম হবেন না মুশরিক হবেন? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? মক্কায় এসে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লা শারীকা লাক ধ্বনি উচ্চারণ করে, লা শারীকা লাক নারা উচ্চারণ করে, কিন্তু যখন বাড়িতে যায় অথবা এখানেই থাকে বলে কিছু তো বাবাকে তো আর ছাড়া যায় না, বাবার দিকে কিছু মনোনিবেশ করতে হয়। বাবা যদি বাংলাদেশে থাকে আমার প্রিয় এমন, যদি তার দিকে আমি মনোনিবেশ না করি তাহলে কিন্তু আল্লাহকে পাবো না। আছে কিনা কিছু মানুষ হজ করার জন্য মক্কায় মুকর্রমা এসেছে আরাফাতের মাঠে উপস্থিত, কিন্তু ওই সময় তারা তাদের বাপকে দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আমরা রবকে ডাকি পৃথিবীর যে কোনো জায়গায় থাকি, আমরা একমাত্র রবকে ডাকি, আমরা আর কাউকে ডাকি না। সত্য না মিথ্যা? আমরা যার কাছে দোয়া করব তিনি হচ্ছেন আমাদের রব, যার কাছে কিছু চাইবো তিনি হচ্ছেন আমাদের মালিক, যার কাছে চাইবো তিনি হচ্ছেন আমাদের খালিক, যার কাছে চাইবো তিনি হলেন আমাদের রাজেক, যার কাছে চাইবো তিনি হচ্ছেন আমাদের উদ্ধার কর্তা, যার কাছে চাইবো তিনি হলেন আমাদেরকে শিফাদাতা, তিনি হলেন রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। সবাই একমত? জি, একমত হই তাহলে মুসলিম বলি আলহামদুলিল্লাহ। শুধু ইবাদত করলে হবে না, অবশ্যই আমাদেরকে ইবাদত আদায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এটা যেমন ভূমিকা এমন হচ্ছে মূল টপিক। আমরা লম্বা চড়া বক্তব্য দিলে হবে না যেহেতু সময় অল্প। এই শাবান মাসে কি করবেন? হালুয়া খাবেন, মিঠাই খাবেন, সববিয়া পড়াবেন, বুখারি খতম পড়াবেন, জিলাপি খাবেন, এইটা নাকি শাবান মাসের কাজ? উত্তর দিয়ে তাহলে বোঝা গেল সবাই জানে না। তাহলে দেখেন শাবান মাসের কি কাজ, আমরা সবাই জানি। আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, সবাই জানেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মুহাদ্দিসা আয়েশা, হাফেজা আয়েশা, তাইয়্যিবা আয়েশা, তাহিরা আয়েশা, সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ঠিক কি না? আমাদের মার গুণগুণ গুণগান বর্ণনা করতে হবে, কারণ এখন এমন সময়ে পৌঁছাচ্ছি আমরা যখন আমরা দেখতে পাই শিয়ারা মা আয়েশার উপর লানত করে, করছে কিনা? এই সব রাফিজিরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপর অভিশপ্তে মা আয়েশার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে, এজাবত দিচ্ছে, তো মা আয়েশার কথা বলবেন না? মা আয়েশা তাইয়্যিবা আয়েশা, মা আয়েশা তাহিরা আয়েশা, মা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা, মা আয়েশা সিদ্দিকা আয়েশা। বাপ ছিলেন সিদ্দিক, আমার মাও মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাপ সিদ্দিক, আর আমাদের আম্মা জান উনিও সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে তার ইজ্জত দিয়েছে। যদি কারো ইজ্জত থাকে তার সাথে মানুষ হিংসা করে, আর মা আয়েশার সাথে যারা হিংসা করে ওরা হচ্ছে মুনাফিক। ওরা কারা? মুনাফিক। আর মুমিন কখনো মা আয়েশার সাথে হিংসা পোষণ করতে পারে না। মাশাআল্লাহ, সবাই একমত? যত তুমি তোমার যৌবন কাল তোমার সময়কে আল্লাহর পথে লাগাবার চেষ্টা করো ইনশাআল্লাহ। আর বুড়ো মেয়ে তো করবেই, কারণ দেখছি সামনে কখন মজুদ বললাম কি করবো, জন্য জোয়ার হয়ে গেছে ঠিক কিনা। কিন্তু যেসব যুবকেরা এখানে আছো, একবার হাত নাড়িয়ে তোমরা বলো ইনশাআল্লাহ সারা মাস সিয়াম পালন করবো। আল্লাহ তোমাদেরকে তৌফিক দিন, আসেন এবারে। এরপরে আমার আম্মা, আম্মাকে অন্য কোন মাসে সিয়াম পালন করতে দেখিনি, তার মানে রমজান মাস তো সবচেয়ে বেশি যে মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতেন তা হচ্ছে কোন মাস? শাবান মাস। তা কোন মাস? এই মাস শুরু হয়েছে, এটা হলো সুন্নাহ। শাবান মাসের করণীয় কোনটা? রোজা রাখা। আর আমাদের দেশে কি করেছে? হালুয়া খাওয়া। কি করেছে? মিল্লা মিল্লা। কি করেছে? জিলাপি খাওয়া। কি করেছে? সব বিনা পড়া, সব বিনা পড়ায় সারা মাস মাসাল্লাহ। শুধু এমন এমন জায়গা আছে, কোন কোন জায়গায় কোরআনের তিলাওয়াত শুনতে যখন ঘুমে আসে হয় কিনা, আস্তাগফিরুল্লাহ আলাযীম, আল্লাহর কালাম পড়ে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আপনারা কি বলেন? আপনি তিলাওয়াত করবেন রাতে, তাহাজ্জুদের সালাত পড়বেন, আরেকজনকে কষ্ট দিয়ে যদি আপনি তাহাজ্জুদের সালাত পড়েন হবে? মাইক মাইক বাজিয়ে আবার গুনগুন শাকুরা, গুনগুন শাকুরা বুঝে তো এরকম সব বিনা। হ্যাঁ এখন হয়তো কিছু কিছু আছে এরকম, কি করে মনে করো বলে একই রাতে ত্রিশ পড়া পড়তে হবে, তো হয়তো দু চার একটু সুন্দর করে পড়ে বাড়ি কেউ বই পড়লে পড়লো নেই গেলে আমি জানি, কারণ আমি আমারও তো কিছু অভ্যাস ছিল আগে ছোটবেলা, এই জন্য বলছি আমি কিন্তু সম্পূর্ণ আমি ছাড়তাম, কারণ আমি আমার এলাকায় ওই সময়কার কথা বলছি আমি প্রসিদ্ধ আব্দুল কোরআন ছিলাম, বুঝতে পারছেন? বড়াই করছি না আমি বলছি, কারণ কিছু মানুষ আছে যা আমি বুঝে না তাই জন্য। আর আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ ঠিক কিনা, এই সময় ঘরে ঘরে প্রত্যেকটি মানুষ জানে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আমি এখানে তারাবি পড়াতাম, এখনো যদি কোরআন পড়ি তা তা যে কোনো জায়গায় নামাজ পড়াই সবাই আমার মানে পড়া কান পেতে শুনে আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু লোক আছে হিংসু মজুদ, হিংসু হিংসা করে কেন? যেহেতু আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত প্রচার করি, হিংসা করে কেন? যেহেতু আমি বিদাতের বিরুদ্ধে কথা বলি, হিংসা করে কেন? যেহেতু আমি শিরকের বিরুদ্ধে কথা বলি। অসুবিধা নেই, আমার নবীর সাথে আমার সম্পর্ক, তুমি আমাকে নিয়ে টিটকিরি করো আমাকে বিদ্রোপ করো কোনো বাধা নাই, আমার সম্পর্ক হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মুশরিকরা পাগল বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি নিয়ে বিদ্রোপ করেছে, মসজিদে নববীর আশপাশের মুনাফিকরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্রোপ করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত জিন্দা আছে, বলে সুবহানাল্লাহ, আমার যদি সম্পর্ক হয় আমার নবীর সাথে, নবী বলেছেন যার সাথে যার সম্পর্ক হবে সে তার সাথে থাকবে, কিয়ামতের দিন আমি নবীর সাথে উঠবো। আপনারা চান না আল্লাহ নবীর সাথে উঠতে? আর একটু ত্যাগ করবেন, বেদাত পরিত্যাগ করবেন, শিরিক পরিত্যাগ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের অনুসরণ করবেন, কোরআন মেনে চলবেন, নবীর সুন্নাহ মেনে চলবেন, ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গ লাভ করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, সবাই একমত? এইসব অনুষ্ঠান যেগুলি বেদা ওগুলো ছাড়বেন এবং ছাড়ানোর চেষ্টা করবেন, বাংলাদেশ করবেন, ছাড়লে হবে না, কমপক্ষে নিজের ফ্যামিলিকে ঠিক করো। কমপক্ষে নিজের ফ্যামিলি ঠিক করো, নিজের বউকে ঠিক করো, নিজের স্ত্রীকে ঠিক করো, নিজের মাকে ঠিক করার চেষ্টা করো, বাপকে ঠিক করার চেষ্টা করো। যদি মা বাপ ঠিক না হয় কোনো অসুবিধা নাই, কমপক্ষে তোমার বউ তো ঠিক হবে, হবে না ইনশাআল্লাহ? বেশিরভাগ হয়, বাই চান্স না হতে পারে, অসম্ভব কিছু না, বেশিরভাগ হয়। মা বাপ অনেকের হয় আলহামদুলিল্লাহ, তোমার বাচ্চাকে তুমি ঠিক করার চেষ্টা করো, বেদাত থেকে বাঁচাবার চেষ্টা করো, শিরক থেকে বাঁচাবার চেষ্টা করো, তুমি চেষ্টা করো, তুমি সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার সম্পর্ক তোমার নবীর সাথে হলে আল মারউ মা আল আহাব্বা, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। এই শাবান মাসের বিশেষ করণীয় হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা। ভাইরা আমার, তো আপনি সিয়াম পালন করবেন একটু নফল, নফল সিয়াম, নফল সিয়াম পালন করেন আর ফরজ ছেড়ে দিলেন, হবে না? ফজরের নামাজ পড়লেন না, হবে না? আসরের নামাজ পড়লেন না, হবে না? আমি বলি নফল ফরজ সালাত পড়ার পরে, ফরজ কাজ ওয়াজিব কাজ ক্রিয়া আদায় করার পরে যদি আল্লাহ আপনাকে তৌফিক দেন তাহলে আপনি সিয়াম পালন করুন। সিয়াম এই মাসে পালন করা সুন্নাহ ওয়াজিব না, বলো আলহামদুলিল্লাহ। আপনি কাজে চায় সিয়াম পালন করতে পারছেন না শাবান মাসে, অসুবিধা নাই, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বেন না ইনশাআল্লাহ, ফজর ছাড়বেন না ইনশাআল্লাহ, যোহর ছাড়বেন না, আসর ছাড়বেন না, মাগরিব ছাড়বেন না, এশা ছাড়বেন না, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। আমি আপনাদেরকে এই ক্লাসে সবসময় তাকে দিয়ে থাকি পাঁচ ওয়াক্ত সালাত পড়ার জন্য। বলি যারা হজে যাওয়ার ইচ্ছে করেছো ছাত্র হিসেবে, অবশ্য অবশ্যই তোমাদেরকে পাঁচ ওয়াক্ত করতে হবে। কয় করতে হবে? চার ওয়াক্ত কিনা? কিনা? কিনা? না। কালকে এক ছেলেকে বললাম তুমি হজে যাও না, যাও, এটা আরেক কথা, তোমাকে দেখো কবরে যেতে হবে। কোনদিন তোমার মুখে সত্যি বলতে পারো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তো আমার ভাইরা আমরা সবাই যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি ইনশাআল্লাহ, আল্লাহর ওলি হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমিন। আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমিন। দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমিন। আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, আমিন। আল্লাহ অনেক মানুষ বুঝে না, আমাদের বক্তব্য বুঝে না, আমাদের আমাদের ধ্যান ধারণা সম্পর্কে অত ভালো নয়, যারা আমাদের সাথে হিংসা পোষণ করে হক বুঝে হক জেনেও আল্লাহ ওদেরকে তুমি হক বুঝার তৌফিক দাও, হক মানার তৌফিক দাও। আল্লাহ পৃথিবীর বুকে যারা বড় বড় দায়ী রয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনের আল্লাহ তোমার দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, আল্লাহ তুমি তাদেরকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ প্রচার করো আরো বেশি করে তৌফিক দাও, তুমি তাদের মধ্যে আমাদেরকেও সামিল করে নাও। আমরা তুমি আমাদেরকে দুনিয়া কল্যাণ, দুনিয়াতে কল্যাণ দান করো, আমরা সবাই আমল করতে পারি।